أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو الله رنامي القارعة محا پرلوي ما القارعة محا پرلوي كي وما أدراك ما القارعة محا پرلوي شمون دي تمي كي جانو يوم يكون الناس كالفراش المبثوث شئ دين مانوش هدي بكيبت پتنگر مطو وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ এবং পর্বত সমূহ হইবে ধূনিত রঙিন পশমের মতো فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ তখন যাহার পাল্লা ভারী হইবে فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ সে তো লাভ করিবে সন্তোষজনক জীবন وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ কিন্তু যাহার পাল্লা হালকা হইবে فَأُمُّهُ هَاوِيَةٌ তাহার স্থান হইবে হাবিয়া وما أدراك ما هي তুমি কি জানো উহা কি نار حامية উহা অতি উত্তপ্ত অগ্নি